নয়ন শীতল করিব রে দেখে রাসূলুল্লাহ, নয়ন শীতল করিব রে দেখে রাসূলুল্লাহ, আল্লাহু আকবর কি রূপের তাজাল্লা, আল্লাহু আকবর কি রূপের তাজাল্লা, নয়ন শীতল করিব রে দেখে রাসূলুল্লাহ, নয়ন শীতল করিব রে দেখে রাসূলুল্লাহ, আল্লাহু আকবর কি রূপের তাজাল্লা, আল্লাহু আকবর কি রূপের তাজাল্লা, ইউসুফের রূপে জোলেখা পাগল হয় মিশরের নারীরা অঙ্গে ছুরি চালায়, ইউসুফের রূপে জোলেখা পাগল হয় মিশরের নারীরা অঙ্গে ছুরি চালায়, এমন করে তো না দেখিলে নবী সাল্লাল্লাহ, এমন করে তো না দেখিলে নবী সাল্লাল্লাহ, আকবর কি রূপের তাজাল্লা, আল্লাহু আকবর কি রূপের তাজাল্লা, নয়ন শীতল করিব রে দেখে রাসূলুল্লাহ, নয়ন শীতল করিব রে দেখে রাসূলুল্লাহ, আল্লাহু আকবর কি রূপের তাজাল্লা, আল্লাহু আকবর কি রূপের তাজাল্লা, চেহারার জ্যোতিতে হারানো সুচ পাওয়া যায় আয়েশার বর্ণনা হাদিসে প্রমাণ দেয়, চেহারার জ্যোতিতে হারানো সুচ পাওয়া যায় আয়েশার বর্ণনা হাদিসে প্রমাণ দেয়, পলক চোখের পড়ে না দেখে নবীউল্লাহ, পলক চোখের পড়ে না দেখে নবীউল্লাহ, আল্লাহু আকবর কি রূপের তাজাল্লা, আল্লাহু আকবর কি রূপের তাজাল্লা, আল্লাহু আকবর কি রূপের তাজাল্লা, চাঁদ সূর্যের কিরণে সবারে ছায়া হয় নবীজির রূপেতে, ছায়া নাহি দিতে পাই চাঁদ সূর্যের কিরণে সবারে ছায়া হয় নবীজির রূপেতে, ছায়া নাহি দিতে পাই ছায়াবিহীন রূপের নবী দিলেন সুবহানাল্লাহ, ছায়াবিহীন রূপের নবী দিলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবর কি রূপের তাজাল্লা, আল্লাহু আকবর কি রূপের তাজাল্লা, নয়ন শীতল করিব রে দেখে রাসূলুল্লাহ, নয়ন শীতল করিব রে দেখে রাসূলুল্লাহ, আল্লাহু আকবর কি রূপের তাজাল্লা, আল্লাহু আকবর কি রূপের তাজাল্লা, আল্লাহু আকবর কি রূপের তাজাল্লা, আল্লাহু আকবর কি রূপের তাজাল্লা।